ভোট ব্যাংক আমি অসুবিধে হলো তাই, সেকুলার দেশে তুমি থাকো আমি যাই। ভোট ব্যাংক আমি অসুবিধে হলো তাই, সেকুলার দেশে তুমি থাকো আমি যাই। সার্কাস মিটিয়া বুরুজে আটকা, ভোটের সময় এ দলে ও দলে ফাটকা। পার্ক সার্কাস মিটিয়া বুরুজে আটকা, ভোটের সময় এ দলে ও দলে ফাটকা। কেউ কেউ বড় অন্য রকম তাই, ভোটারের দেশে তুমি থাকো আমি যাই। অন্য পাড়ায় যাব কি যাব না ভেবে, বলো প্রিয়াঙ্কা আমায় সঙ্গে নেবে। অন্য পাড়ায় যাব কি যাব না ভেবে, বলো প্রিয়াঙ্কা আমায় সঙ্গে নেবে। টাকার দুনিয়া টাকা ঈশ্বর তাই, বেনিয়ার দেশে তুমি থাকো আমি যাই। আমাদের ঘরে কোরআন গীতার পাশে, ছিল কি ছিল না কে আর দেখতে আসি। আমাদের ঘরে কোরআন গীতার পাশে, ছিল কি ছিল না কে আর দেখতে আসি। ভুলগুলো সব ঠিক করে নিতে তাই, প্রেমিকা আমার তুমি থাকো আমি যাই। আসবে বলেও এলো না যে সন্তান, সে জানে ভারত কি মহান কি মহান। আসবে বলেও এলো না যে সন্তান, সে জানে ভারত কি মহান কি মহান। সেই জানাটাই দারুণ সত্যি তাই, আরো জেনে নিতে তুমি থাকো আমি।